মাদ্রাসা পড়ে যে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুটকোট টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ বিএনপি তাবলীগ জামাত বা আরো কোন দল, কেউ ছুটে বটমূল কেউ বলে সব ভুল কেউ থামে কেউ বলে চল, যত হোক গালাগালি স্বার্থের চালাচালি ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা। কেউ পথে কেউ ঘরে কেউ পড়ে কেউ লড়ে কেউ খেলে কেউ লিখে যায়, কেউ করে প্রেম প্রীতি কেউ ধরে সংস্কৃতি কেউ মাঠে কেউ মিডিয়ায়, কেউ মুখে দাঁড়িয়ে রাখে কেউ ক্লিন সেভ থাকে কেউ করে ভুল কেউ ঠিক, কেউ শোনে কেউ মানে কাউকে বা জমটানে কেউ ভীতু কেউ নির্ভীক, সত্যকে কেউ খোঁজে কেউ সহজেই বোঝে কেউ করে বেশি উৎপাত, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা। কৃষক শ্রমিক কেউ চাকুরে বণিক কেউ সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ আলট্রা মডার্ন কেউ ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার কেউ বা গুনাহগার কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী, একসাথে চলো সবে ঐক্যের অনুভবে ভুলে সব শ্রেণী জাত পাত, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা। কেউ কিছু কবি কবি কেউ কিছু বিপ্লবী বুকে পিঠে ছাপ চিত্র, কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন কেউ বা ম্যারাডোনার মিত্র, কারো বা নেপোলিয়ন আইনস্টাইন ডারউইন গোর্কি মার্ক টোয়েন নিউটন, কারো বা সক্রেটিস এরিস্টটল কারো লেনিন স্টালিন কিবা নিক্সন, কারো বা শেক্সপিয়র কিবা কারো নজরুল কিবা কারো রবীন্দ্রনাথ, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা। বুদ্ধিটা কারো পাকা কারো সোজা কারো বাঁকা, কেউ তর্কের পথে চলছে কেউ সত্যের পথে মিথ্যার কেউ রথে কেউ বা সেখানে গুলি বলছে, কারো চোখ কুরআনে কেউ ইয়ারফোন কানে সারাদিন বক বক শুনছে, কেউ মসজিদে চলে কেউ বা সিনেমা হলে কেউ মরণের দিন গুনছে, যে কোথায় যে বলুক যে পথেই যে চলুক এক পরিচয়ে সব কাজ, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা। মত পথ পরিচয় হয়তো বা এক নয় যার বুকে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম, এর ওর মতবাদ আজ থেকে সব বাদ নামাজটা পড় দৈনিক, বুকে ধরো কুরআন আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক, ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ দিকে দিকে দাও সংবাদ, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা। মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মদ, শান্তি সাম্য আর সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মুহাম্মদ, বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ, সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মুহাম্মদ, যুদ্ধের ময়দানে লড়াকু যোদ্ধাবীর সৈনিক যে মুহাম্মদ, মাটির কুটিরে বসে পরাশক্তির ভিত নাড়ালেন যে মুহাম্মদ, ক্ষুধার্ত বলহীন সাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ, বদলে দিলেন সব ঘটালেন বিপ্লব অবাক তাকিয়ে দেখে বিশ্ব, তার মতো কেউ নয় আগে বা পরেও নয় আমরা সেই নেতার শিষ্য, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মা, ও সবাই মিলাও হাতে হাত